আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হৃদয়ের পবিত্রতা, চরিত্রের পরিচ্ছন্নতা কোন কোন সময়ে প্রয়োজন এবং কোন কোন সময়ে বেশি হয় বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিশেষ করে যারা পরের বাড়ি যাতায়াত করেন, পরের বাড়ি বলতে নিজের বাড়ি না, আর এই কথা আপনারা জানেন, নিজের বাড়িতে গেলেও নিজের বাড়িতে যাওয়ার আগে সেখানে আপনার কে আছে, মা আছে, বউ আছে। তো স্ত্রী থাকলে, বউ থাকলে তো কোনো সমস্যাই নেই, কারণ আপনি তার দেহে সবই দেখতে পারেন। কিন্তু যদি মা থাকে, মায়ের সাথে আপনার পর্দা নেই, বোন থাকে, বোনের সাথে আপনার পর্দা নেই, কিন্তু তাদের সমস্ত অঙ্গ আপনি দেখতে পারেন না। এই জন্য বাড়ি ঢোকার আগে আপনার উচিত, অনুমতি না নিলেও কমসে কম কি করবেন, গলা সাড়া দেবেন, আওয়াজ দেবেন। অনুমতি নিতে হবে মায়ের কাছে, বোনের কাছে, যাতে করে মা বোন এমন অবস্থায় না থাকে যে অবস্থায় আপনি দেখতে পছন্দ করেন না। আর যারা বাইরের লোক, মনে করুন বন্ধু, কিন্তু বন্ধু হলে কি হবে, সে মাহরাম নয়। মাহরাম কাকে বলে? যার সঙ্গে চিরতরের জন্য বিবাহ হারাম তাকে মাহরাম বলে। সাময়িকভাবে বিবাহ হারাম হলে সে মাহরাম নয়। যেমন শালি, শালির সঙ্গে আপনার বিয়ে জায়েজ, বউ থাকলে জায়েজ না, সে সাময়িক হারাম। আর চিরতরের জন্য আপনার স্ত্রী মারা গেলে আপনি তাকে বিয়ে করতে পারেন, তার মানে সে মাহরাম নয়। অতএব তার কাছে যাওয়ার সময়ে আপনার কি করতে হবে, পর্দা, তাকে পর্দা করতে হবে। মাহরাম নিজের বন্ধু বান্ধব, বিশেষ করে টিউটর বা টিউটার যারা পড়ায়, প্রাইভেট পড়ায়, এগুলো হচ্ছে বলছে টিউমার। টিউটার আসলে টিউমার, যেমন সৌদি আরবে বলে মোমার রেজা নয়, মোমরেজা, হাসপাতালের মোমার রেজা নয়, এগুলো মোমরেজা। যে রোগী সেবার জন্য যে মেয়েগুলো থাকে সেগুলোকে চয়েস করা হয় কেমন, সেগুলো মোমার রেজা নয়। মোমার রেজা মানে মোমার রেজা মানে হচ্ছে কি বলে আপনার, যে নার্স গুলো থাকে, নার্স, তো সেগুলো আসলে মোমার রেজা নয়, নার্স নয়, বরং মোমরেজা, মানে রোগ সৃষ্টিকারী। কি রোগ সৃষ্টি করবে? হৃদয়ের রোগ, হৃদয়ের রোগ সৃষ্টি করে। তারা গায়ে হাত দিয়ে এসে সেবা যত্ন করে, এখানে হাসপাতাল আপনারা দেখেছেন, দেশে আমাদের দেশেও আছে, আমাদের দেশেও নার্স নেওয়া হয়, বাছাই করা করা নেওয়া হয়। তো যাই হোক, মাহরাম যদি হয় আর আপনি যদি সেই বাড়িতে প্রবেশ করেন, এমনকি নিজের আত্মীয়, মনে করুন মায়ের আত্মীয়, মায়ের ভাতিজা, ভাইপো, মায়ের বোনপো, এরা মায়ের সঙ্গে, এদের পর্দা নাই, আসতে পারে, তাই না? কিন্তু মায়ের ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে পর্দা আছে না নেই? তার মানে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই যে ভাই ভাই করে যারা আসে, বোন বোন করে আসে ঘরে, তারপরে শেষে বোনের সর্বনাশ ঘটায়, কথা ঠিক না ভুল? অনেক সময় মা খেয়াল করে না, খেয়াল করেও করে না, দেখা দেখেও দেখে না, চোখ কান করে না, কেন, মনে মনে নিয়ত থাকে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক। ঠিক টিউটরের ব্যাপারও তাই, প্রাইভেট মাস্টার রেখেছে, মাস্টার পছন্দ হয়ে গেল, এখন মেয়েকে সুযোগ দেওয়া হয়। অনেক সময়ে মেয়ে ভয় করবে বলে মা, এটা আমার প্র্যাকটিক্যালে আমি শুনেছি একজনের কাছে, মা বলে তোরা পড়া কর, পড়া কর, আমি পাশের তোর ফুপুর বাড়ি থেকে আসছি, কি খালার বাড়ি থেকে আসছি, কি পাশের বাড়ি থেকে আসছি, মানে বলে যায় যে আমি চলে যাচ্ছি, ঘর ফাঁকা, এরকম অবস্থা। কেন? শুধু একটা কারণ, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক কোন রকম, মানে কন্যা দায়, মেয়ে দায়, এর থেকে ভালো জামাই আর পাবো না, খোঁজা জামাই চলে এসেছে। যেমন সেই সাহাবারা এক যুদ্ধে গিয়েছিলেন, খাবার পাচ্ছিলেন না, হঠাৎ করে একটা মাছ কি হলো, সমুদ্রে, সমুদ্র থেকে ভেসে তাদের সামনে চলে এলো, কতদিন ধরে বসে বসে খেলেন, তো এই তো সমুদ্রে ভেসে আসা মাছ, হ্যাঁ, আপনার বাড়িতে এসেছে, কলেজে পড়ে, সেখান থেকে আপনার বাড়িতে লজিং থাকবে, ঘর থেকে পড়াশোনা আপনার মেয়েকে পড়াবেন, তো এগুলো হচ্ছে সুযোগ। এখানে এই লোকদের জন্য কিছু পরিচ্ছন্নতার কথা বলা আছে কোরআন হাদিসে। চারিত্রিক বিষয়ে মানুষ যত নেক ও সৎ হবে তার হৃদয় হবে তত শুদ্ধ ও পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিবেশে চরিত্র তথা হৃদয় অপবিত্র হয় অবৈধ নারীর প্রতি আকর্ষণের কারণে। সুতরাং এই আকর্ষণ যাতে না বাড়ে মহান আল্লাহ তার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথমে কি আকর্ষণ, এক অপরের সাথে কি হবে আকর্ষণ, পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হবে আর মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এক অপরকে আকর্ষণ সৃষ্টি করবে। চোখের আকর্ষণ যাতে সৃষ্টি না হয় তার জন্য তিনি অপরের গৃহ প্রবেশের সময় অনুমতি নেওয়ার বিধান দিয়েছেন। কারণ প্রথম যখন সৃষ্টি হয় সামান্য অঙ্গারের টুকরা থেকে বিশাল আগুন লাগে, তাই না? চোখাচোখি এমন একটা জিনিস যে চকমুখির আগুন, ঘর্ষণ হলে পরে যেমন আগুন বের হয় তেমনি চোখ থেকে প্রথমে শুরু হয়। এই জন্য চোখটাকে প্রথমে কি করতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, সংযত করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, যে প্রথমে তুমি চোখকে কি করো, সংযত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন কি করে, চক্ষু অবনত করে। কেননা চোখ থেকে সর্বনাশটা ঘটে, চোখাচোখি হয় তারপরে মুখে বা অষ্টা ধরে মৃদু হাসি, তারপরে সেখান থেকে ঝিলিকা, সেই বিদ্যুতের ঝিলিকে শুরু হয় যাক হওয়ার। আল্লাহ তাআলা অনুমতির বিধান দিয়েছেন, এই জন্য ঘর যে ঘর আসবে ঘরে ঢোকার আগে কিসের বিধান দিয়েছেন, অনুমতির বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলার কি সুন্দর বিধান! এখন এই বিধানে কি বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে, তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। সালামের নীতি তো নেই, আমাদের দেশে সালামের নীতিই নেই। আর যেটা আছে অনুমতিরও ব্যাপার নেই, বলছে নিজের আত্মীয়র বাড়ি ঢুকবো তাতে আবার অনুমতি কি, ভিখারির মতো অনুমতি নিতে হবে? দেখছেন ভিখারি ভিখারি হয়, এটা ভিখারি হবে না, অনুমতি নেওয়া আল্লাহর বিধান। ওই যেমন ঋণ নেওয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন লিখে নাও, এটা বলছে আমাকে বিশ্বাস করো না, লিখে বড় করতে হবে, এ মানে বেশি পণ্ডিত। এ বলছে ভিখারির মতো অনুমতি নেব কেন, পরের মতো অনু, তাহলে ঘরের লোক কি করে হলো, দোলা ভাই আসবে শালির বাড়ি তার নিজের বোনের মতো, হ্যাঁ তো বোনের কাছে আসবে তাতে অনুমতি কি লাগবে? আচ্ছা বোনের মতো আর বোন কি একই জিনিস হলো? কাউকে যদি বোন মনে করা হয় সে বোন হয়ে যায়, কাউকে যদি মা বলা হয় সে কি মা হয়ে যায়? বুঝে বলে ধর্মের মা, ধর্মের মা, ধর্মের বাপ পাঠায় সব মেয়ে ছেলে থেকে, ধর্মের ভাই, তো ধর্মের ভাই তো সবাই, তাই না? কিন্তু আসলে কেউ কাউকে মা বললে সে কি মাহরাম হয়ে যায়? যদি তাই হয় তাহলে কেউ কাউকে যদি কোনো পুরুষ যদি একটা মেয়েকে বলে তুমি আমার বউ, তো বউ হয়ে যাবে। যদি মা না মা হয়ে যায় তো বউ হবে। মুখের কথাতে জালিকা কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা, এটাতে কোনো মানে হুকুম বা শরীয়তের কোনো বিধান প্রতিষ্ঠিত হয় না। শরীয়তের কোনো বিধান এখান থেকে আসে না যে হ্যাঁ খালাস মা বললে মা হয়ে গেল, তা না। সুতরাং শালি বোনের মতো, কিন্তু তার ঘরে যখন যাবে অনুমতি নিতে হবে, আর অনুমতি না নিয়ে বোনের মতো হুর হুর করে ঢুকে পড়লে হাসপাতালের মতো, হ্যাঁ হাসপাতাল যেমন অবারিত দ্বার সব সময় খোলা আছে, যেখানে যাবেন মহিলাদের পর্দা করা হাসপাতালে মুশকিল, তাই না? যেমন পর্দা করা মুশকিল কোথায়, বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গেলে সেই মেয়ে পর্দা থাকা বড় কঠিন, কারণ সে পর্দা করবে কিন্তু অনেকে পর্দা থাকতে দেবে না, এমন না এমন সময় উপস্থিত হবে যে সময় সে পর্দায় থাকতে পারবে না। এই জন্য বলে বিয়ে হাসপাতাল আর বিয়ে বাড়ি, অবশ্য মরা বাড়িও বটে, তো মরা বাড়ি না গেলে চলে, মেয়েরা যদি মরা বাড়ি না যায় সমস্যা নেই, কিন্তু বিয়ে বাড়িতে যেতেই হবে, একটু আনন্দ, একটা ভালো মন্দ খাবার, সেখানে একটা ফুর্তি আছে, তো সেখানে যেতেই হবে। আর এই জন্য সেখানে সর্বনাশ। আল্লাহ তাআলা কি সুন্দর বিধান দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, নিষেধ, তোমার নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না অনুমতি দিয়েছ এবং গৃহবাসীকে কি দিয়েছ, সালাম দিয়েছ। কি বলতে হবে, আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি দরজার বাইরে, এ নয় আসসালামু আলাইকুম ভিতরে আসতে পারি আর ভিতরে চলে গেলাম। কে কি অবস্থায় আছে, তাড়াতাড়ি করে কাপড় সামাল, এ কর সে কর, হ্যাঁ কত রকম অবস্থায় থাকবে। কিন্তু এ বেকুব দা গ্রেট বলে সামাজিক লোক, সামাজিক লোক হলে মানে দেখবেন এক এক দেশে এক এক গ্রামে, গ্রামে সাধারণত পরিবেশে ইমাম সাহেবরা বাড়ি বাড়ি যায়, কোন কোন বাড়িতে আবার খেয়েও আসে, কেউ খালা কেউ নানি কেউ ফুপু কেউ চাচি, এরকম পাঠায় হয় না, হয় না মাশা আল্লাহ। তাদের বাড়িতে গিয়ে অবশ্য তারা পর্দা করে না, ও বাড়ি তো দার, তবু আপনি আলেম তো আপনাকে তো শিক্ষা দেওয়া দরকার, তো আপনি শিক্ষা না দিয়ে আপনি খালা নানি পাঠিয়ে তাদের ঘরে বসে খেয়েলেন, পর্দার কথাও বললেন না, তো এগুলো হচ্ছে খারাপ জিনিস, এগুলো পরিবেশে কি সৃষ্টি করে, তার মানে বিপদ সৃষ্টি করে, এগুলোতে অবহেলা অবজ্ঞা সৃষ্টি করে, পর্দার যে গুরুত্ব সে গুরুত্বটা প্রকাশ পায় না। যদি আলেম হয়ে ঘরে ঘরের ভিতরে ঢুকে নানি খালা চাচি ফুপু বলে তা এক একটা সম্পর্ক বানিয়ে নিয়ে তাদের সঙ্গে অবাধ মেলামেশা করে, তাহলে পর্দার গুরুত্বটা কমে যায়। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আসসালামু আলাইকুম, আমি কি যেতে পারি? তারপর যদি বলে যে হ্যাঁ আসুন, তাহলে আপনি প্রবেশ করতে পারেন, না যদি বলে না, না বলে কিংবা ওগো বাড়িতে কেউ নেই, বাড়িতে বাড়িতে ভেতর থেকে বললো বাড়িতে কেউ নেই, তার মানে পুরুষ মানুষ নেই। এখন যদি এরকম বলে কিংবা তিনবার বলার পর আওয়াজ না আসে তো আপনি ফিরে যান, সমস্যা হলো। এরপর যদি ফিরে যায় বাড়িতে কেউ নেই, বউ দেখলো এখন বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষ আসবে আর আমি একা আছি, হ্যাঁ সে লজ্জাও করতে পারে, লোকে কথাও বলতে পারে, এবার সে অনুমতি দিল না, ঠিক আছে সে আপনার বন্ধু মানুষ, হ্যাঁ শহীদ মিয়া আমি তোমার বাড়িতে গেলাম তোমার বউ চাটাও খাওয়ালো না, তখন আপনি বাড়িতে গিয়ে বউকে যাচ্ছে তাই করে ঝাড়লেন, হ্যাঁ আমার অমুক এসেছিল তুমি বাড়িতে চাটা খাওয়াও নেই, তুমি কেমন মেয়ে, আমার বন্ধু সম্মান করনি খাতির করনি, এই তো হলো মুশকিল, মাথায় কাঁটাল ভাঙার ব্যবস্থা আপনি করছেন, আপনি করছেন। কাল যদি বন্ধুর সাথে কিছু ঘটে তো ঘটে যাক, তাহলে কি হবে, তখন আপনি কাকে দোষ দেবেন, বন্ধুকে দোষ দেবেন, তখন আপনি আপনার বউকে দোষ দেবেন, কিন্তু বউকে খারাপ করার জন্য আপনি রাস্তা খুলে দিলেন। যেমন কিছু মানুষ আছে এখানে বাস করছে সৌদি আরবে, বিদেশে বাস করছে, প্রবাসে বাস করছে, যেখানেই হোক আমেরিকা ব্রিটেন যেখানেই হোক, এখন স্ত্রী আছে দেশে, স্ত্রীর মন জ্যাম হয়ে যায়, জ্যাম তো তার মনটাকে ফ্রি করার জন্য কালার টিভি কিনে দিয়ে আসে বা এখান থেকে নিয়ে যায়, যে মন খারাপ হলে টিভি দেখো, বরং ভিসিআর দিয়ে আসে, বরং আরো কিছু দিয়ে আসে, যে ফিল্ম দেখো, ফিল্ম দেখলে কি হবে, মন খারাপ মনটা কি জ্যাম, মনটা কি হয়ে যাবে, একদম ফ্রি হয়ে যাবে, একদম ওই যে রুম্মান বলে না, রুম্মান বলে কি বলে, বল যে থাকে, ওই বল লাগানো চাকার মতো গড়িয়ে গড়িয়ে মন ফিরে চলে যাবে, তাই না, কোথায় যাবে, কোথায় গিয়ে ঠেকবে, হ্যাঁ এমন জায়গায় গিয়ে ঠেকবে যে আপনি সেটা পছন্দ করেন না, মোটেই পছন্দ করেন না। আমাকে একবার টেলিফোন করছিল রিয়াজ থেকে, তার সর্বনাশ হয়েছে, কি হয়েছে, তার বাড়িতে কেউ নেই, চাচাতো ভাই আছে পাশের বাড়ি, তার মা আর তার বউকে রেখে এসছে, কালার টিভি দিয়ে এসছে, মন খারাপ করলে টিভি দেখো, তারপরে হঠাৎ করে সে প্রশ্ন করছে, লোকটা ভালো লোক কিন্তু চায় যে আমার স্ত্রী পর্দায় থাক, আমার স্ত্রীর কাছে না আসুক কেউ, এবার একদিন টেলিফোন করছে, ও বেচারি সাদা সাদা মেয়ে, জিজ্ঞেস করছে হ্যাঁ গো তুমি কি করছো, তো বলছে আমি ভালোই আছি, মন খারাপ করে না, না মন খারাপ করে না, মন খারাপ করলে টিভি দেখি, তারপরে জিজ্ঞেস করতে করতে বলছে টিভি তোমার টিভি দেখতে কেউ আসে নাকি, কেউ টিভি দেখতে আসে, তো বলছে না ওই মাঝে মাঝে রফিকুল আসে, রফিকুলকে চাচাতো ভাই, মাঝে মাঝে রফিকুল আসে খেলা দেখে যায়, আর কিছু দেখে না, বলছে হ্যাঁ ওই যে কোন সময় একটা সিরিয়াল আসে সিরিয়ালটা দেখে যায়, তারপরে হতে হতে এমন এক পর্যায়ে প্রশ্নকে নিয়ে গেছে যে সে তার বউকে তালাক দেবে, যে আমাকে টেলিফোন করছে তাকে তালাক দেবো না কি করবো, এই অবস্থায় পৌঁছে গেছে। আমি বললাম তালাক দেওয়াটা এক সেকেন্ডের ব্যাপার, এখন তালাক দেবেন না, আপনি যান দেশে যান গিয়ে পরিস্থিতি বুঝুন। সে বলছে না সে এরকম করেছে, আমার না সে এরকম করেছে, সরল মনে বলে দিয়েছে, এত দূর দুর্ঘটনা হয়নি যে আপনি তাকে, আপনি ব্যবস্থা করে দিয়ে এসছেন, পথ খুলে দিয়ে এসছেন। সুতরাং অনেকেই বন্ধুকে আপ্যায়ন করেনি বলে বউকে কি করে নাট দেয়, তাই না, কিন্তু না উচিত না, বন্ধু ফিরে যাক, বন্ধু যখন বলবে গেলাম ভাই হ্যাঁ ঠিক আছে আমি ছিলাম না বলে অসুবিধা, চলো আমি থাকবো তখন এসো, এইভাবে বলে নিশ্চয়ই কাটাতে হবে। আল্লাহ তাআলার বিধান হলো হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এ হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান, তা যদি তোমরা গৃহে কাউকে না পাও, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, তাহলে তাতে তোমরা প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। ওয়াইন কিলা লাকুম রুজিউ, যদি তোমাদেরকে অনুমতি না দা দেওয়া হয়, যদি বলা হয় গো ফিরে যাও পরে এসো, তো কেমন প্যাস্টিজে লাগে যদি ঘরের ভিতর থেকে আপনার বন্ধুর স্ত্রী বলে, তাই না? আপনার বন্ধুর স্ত্রী যদি বলে পরে আসুন, কিংবা আপনার শালী যদি বলে যে এখন তো নেই আপনি পরে আসুন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমার নিজের শালী, সে আমাকে তাড়িয়ে দিল, ঘুরিয়ে দিল, কত বড় প্যাস্টিজে লাগবে, সর্বনাশ। আল্লাহ তাআলা বলছেন যদি বলা হয় যে তোমরা পরে এসো, ফিরে এসো, তাহলে ফারজিউ, তোমরা ফিরে যাও। হুয়া আজকা লাকুম, এখানে হচ্ছে আমার বিষয়বস্তু, হুয়া আজকা লাকুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা আলিম, এটাই হবে তোমাদের জন্য উত্তম, মানে ফিরে যাওয়াটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সর্ব সবিশেষ অবহিত। বোঝা গেল কি, যে পবিত্রতা পরিচ্ছন্নতার জন্য আল্লাহর বিধান যদি মানা না হয় তাহলে কি হবে, সেটা উত্তম হবে না। উত্তম হচ্ছে যে যদি বলে ফিরে যাও, ফিরে যাও। চোখাচোখির ঘর্ষণের ফলে সৃষ্ট আকর্ষণ বন্ধ করার লক্ষ্যে মহান আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে আর তাদের যৌনাঙ্গকে সাবধানে রাখে। ইহফাজু ফুরুজাহুম যালিকা আজকা আলাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা হচ্ছে তাদের জন্য অধিকতর পবিত্র। দেখছেন, অধিকতর পবিত্র, তার মানে চোখ নিচু করা অধিকতর পবিত্র। আর আল্লাহ তাআলা তো জানছেনই, তাই না? যদি আপনি টেরা করে তাকিয়ে দেখেন তাও জানছেন, আর সোজা করে তাকিয়ে দেখলে তাও জানছেন। আপনি বন্ধুর বাড়ি আসবেন, যদি বন্ধুর বাড়িতে আপনার বন্ধুর স্ত্রী বা বন্ধুর মেয়ে বা বন্ধুর বোন পর্দা না করে, সেই ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে দৃষ্টি, তাদের দিকে দৃষ্টি দেবেন কেন? দৃষ্টি সংযত করুন, রাস্তায় চলার সময়ে দৃষ্টি সংযত করতে হবে, রাস্তায় বসার সময়ে দৃষ্টি সংযত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা রাস্তায় বসো না। সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ মালানা বুদ্ধন, আমাদের তো কোনো উপায় নেই, তো রাস্তা আমরা বসে গল্প স্বল্প করি, বাড়ির ভিতরে তো সবসময় বসে থাকা যায় না, তো আমরা বাড়ির বাইরে রাস্তায় বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তাই হয়, একান্তই বসতে হয়, ফা আতুত তারিকা হাক্কা, রাস্তার হক আদায় করো। তো বলে ইয়া রাসূলুল্লাহ রাস্তার বার হক কি? তো বিভিন্ন কথা, তার মধ্যে একটা কথা হলো কি, যে সালামের জবাব দেবে, আর কি করবে, সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে, আর যদি কেউ পথ ভুলে যায় পথ ভুলাকে পথ বলে দেবে, আর আর দৃষ্টি অবনত করবে। দৃষ্টি অবনত করা রাস্তার একটা হক, কারণ রাস্তা দিয়ে বহু রকমের মানুষ পেরিয়ে যাবে, বিশেষ করে যাদেরকে দেখা তোমার জন্য হারাম নয়, এ হারাম বা হালাল নয়, তা সেই মেয়ে মানুষ যদি পেরিয়ে যায় কিংবা এমন হারাম জিনিস পার হয়ে যায়, তাহলে তুমি সেদিকে চোখ তুলে তাকাবে না। যদি বাই চান্স একবার চোখ পড়ে যায়, একে বলে নজরুল ফুজা, তার মানে অকস্মাৎ পড়ে গেল, দৃষ্টি পড়ে গেল, বলছেন যে আপনি মেয়ে ছেলে, তো দ্বিতীয়বার আর নজর তুলে দেখো না, কারণ দ্বিতীয়বার নজর তুলে দেখলে শয়তান তোমাকে সহযোগিতা করবে এবং তোমাকে এমন জায়গায় নিয়ে ফেলবে যে তুমি নিজেই কল্পনা করতে পারো না। যাই হোক, চক্ষু সংযত করো, এটা হচ্ছে অধিকতর পবিত্র, পবিত্র থাকার জন্য, না হয় আপনার মন কি হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, মনের ভিতরে এমন কিছু সৃষ্টি হবে যে আপনার মন নাপাক হয়ে যাবে। অনুরূপ নির্দেশ দিয়েছেন মহিলাদেরকেও, মহিলাদেরকেও ছাড়েননি, এ নয় যে পুরুষরা মেয়ে দেখবে না আর মেয়েরা পুরুষ দেখবে, যদিও পর্দার ব্যাপারে মানে মহিলাদেরকে বলা হয়েছে তোমরা পর্দা করো, পুরুষদেরকে তো পর্দা করতে বলা হয়নি, পুরুষরা তাদের চেহারা খুলে রাখবে, কিন্তু বলা হয়েছে তোমরা দৃষ্টি সংযত করো, তোমরাও পুরুষ মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো না, এ নয় যে জালি পড়ে আছো জালির ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখছো, না তা না, তাহলে লাভটা কি হবে? অনেকে তো জালি খুলেই রাখে, তাই না? ওই যে পুকুরের চারিদিকে বান থাকে, মাঝখানে যে একটা একটা কি থাকে, নেট থাকে, তাই না? এই নেটটা কি জন্য থাকে? মাছ বেরিয়ে যাওয়া যাতে বেরিয়ে যেতে না পারে। এ এখন নেটটা যদি তুলে দেয় তো মাছগুলো সব বেরিয়ে যাবে না? যাবে না। ঘরের চারিদিক বন্ধ আর মেন গেটটাই খোলা, তাহলে আর লাভ কি? জানলা চারিদিক থেকে জানলা বেশ টাইট করে লাগলেন, গেটটা খুলে রাখলেন, বাদশা মিয়া তো ঘরে চুরি হবে না? হবে না, নাকি জানলা বন্ধ আছে চালা চুরি হবে না? হ্যাঁ, যদি বিড়াল কি বলে ইঁদুর যদি চোখ বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে রাখে, দি বলে বিড়াল আমাকে দেখতে পাবে না। যদি কোনো মেয়ে বলে যে আমি পর্দা হচ্ছে নিজের কাছে, পর্দার জন্য ওই বাবা ঢাকা ঢুকির দরকার নেই, পর্দা হচ্ছে নিজের কাছে, তার মানে কি? তেমন নিজে ঠিক থাকলে বেপর্দা হলেও সমস্যা নেই, তুমি ঠিক আছো, কিন্তু তোমাকে দেখে কোনো মানুষকে, হ্যাঁ, যে ঠিক থাকবে না তাকে তুমি বাঁচাতে পারবে? চোখটা বন্ধ রাখলে বিড়াল আক্রমণ করবে না? এই হলো কথা, কানা বিড়াল হলো, হ্যাঁ, ভাজা মাছের কাছে, ভাজা মাছ না কাঁচা মাছ বেশি পছন্দ করে, তাই না? তো যাই হোক, কি হলো, চক্ষু অবনত করতে হবে নারীদেরকেও মহিলাদেরকেও, মহিলারাও পুরুষদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন তাদের আচরণ কোন পুরুষের হৃদয়ে কালিমা লেপন না করে এবং পুরুষকে আকর্ষণ না করে বা সে নিজে পুরুষের দিকে আকৃষ্ট না হয় তার জন্য। হাদিসে একটা কথা আছে, এই তো চক্ষু অবনত করার কথা, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আর রাসূলের যুগে সেটা ছিল না। এ হচ্ছে এমন মেয়ে যে মেয়ে কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাত, যে মেয়ে কাপড় পরবে কিন্তু সে কাপড় না পরার মতো, শাড়ির নামে মশারি পরবে, শাড়ি নয় কি বলে মশারি, মোটা বাড়ি, তাই না? মোটা বাড়ি দেয় কিন্তু একটা শব্দ বার হলে কি আসলে ওই যে ঝলঝলে শাড়ি, ঝলঝলে শাড়ি, ভিতরে সব দেখা যায়, আবার দেখা তো যায় ভিতর থেকে কাপড়ের উপর থেকে, কাপড়টা সরিয়েই রাখে, পেট পিঠ এমনিতেই দেখা যায়। বাঙালির শাড়ি, বাঙালিনীর শাড়ি মুসলমানদের ড্রেস না, এই শাড়ি পরে কাসিয়াতিন আরিয়াতিন, তারপরে বলছে মা ইলাতিন মুমিলাতিন, নিজে আকৃষ্ট হয় পুরুষের দিকে আর সে পুরুষকে আকৃষ্ট করে নিজের দিকে, ভাবে ভঙ্গিমায় চলনে বলনে, বোরকার ভিতরেও আপনি বোরকার ভিতরে যাচ্ছে তাকে দেখেও আপনি বুঝতে পারবেন, যে যারা বোঝা তারা ঠিক বুঝবে যে লাইনের এ লাইনের আছে, যদিও সে বোরকা পড়ে যাচ্ছে, কারণ তার ভাব ভঙ্গি আচার আচার আচরণ দেখে লোকে বুঝতে পারবে কোন নম্বরের, বুঝতে আন্দাজ করে নেবে সে। তো মা ইলাত মুমিলাত, তাদের একটা চিহ্ন কি জানেন, তাদের মাথার খোপা হবে, আর বিশেষ করে বাঙালিনীর মাথার চুল প্রসিদ্ধ সারা বিশ্বে, এই যে চুল হবে লম্বা, সেই লম্বা চুলের খোপা বাঁধবে, এমন ভাবে বাঁধবে যে উঁচু হয়ে থাকবে, কেমন উঁচু হয়ে থাকবে তার উদাহরণ দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটের কুজের মতো, উটের হিলে যাওয়া কুজের মতো, তারা জান্নাতে প্রবেশ করবেও না, জান্নাতের সুগন্ধও পাবে না, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। এমন মহিলা তাদেরকে বলা হয়েছে তোমরা এরকম করো না, নিজে আকৃষ্ট হয়ে না পরকে আকৃষ্ট করো না। আর তারপরে কথাবার্তার মাধ্যমেও বলা হয়েছে, কথাবার্তার মাধ্যমে বলা হয়েছে যে ফালা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সঙ্গে কথা বললে এমন মোহনীয় সুরে বলো না যে মোহনীয় সুরে তোমার প্রেমের বাঁশি বাজতে থাকবে, ফলে ফায়াতমা আল্লাজি ফি কালবিহি মারাদ, তাহলে যার হৃদয়ে রোগ আছে সেই রোগগ্রস্ত হৃদয়ের মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। ইস, মেয়েটার কথা কি সুন্দর, বাস। অতএব কথাতেও তোমরা কি করো, হ্যাঁ, কথাতেও তোমরা এমন কথা বলো, স্বাভাবিক কথা, অকুল না কাউলাম মারুফা, তার মানে স্বাভাবিক কথা বলো, যে কথাতে, হ্যাঁ, আবার কর্কশ সুরে বলো না, তাহলে বলবে এমন মেয়ে এভাবে কথা বলছে, না দরকার নেই, আর কি সুন্দর কথা, এটাও যেন না বলতে পারে, স্বাভাবিক স্বরে কথা বলো, প্রয়োজনীয় কথা বলা জায়েজ, কিন্তু কথা বলার আদব আছে। তেমনি আকৃষ্ট না করার আরো এক পদ্ধতি মহান আল্লাহ বলেছেন, সেখানে কোরআনের আয়াতে আছে, বলা হয়েছে মোমেন নারীদেরকে বলো ইয়াকদুদনা মিন আবসারি হিন্না, তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে, ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থান রক্ষা করে, লজ্জাস্থানের হিফাজত করে। লজ্জাস্থান, নারীর লজ্জাস্থান কি বলতে পারবেন? গোটা শরীর, গোটা শরীর গোপনীয়। মহিলার কোন স্থান এমন নয় যে স্থানকে দেখে পুরুষের আকর্ষণ হয় না, যদিও অনেক মহিলা তা জানে না, অনেক মহিলা তা জানে না। মহিলার এমন কোন অঙ্গ নেই যে অঙ্গ দেখে পুরুষ আকৃষ্ট হয় না। এই জন্য আপনারা নিশ্চয়ই জানবেন, প্রেমের কবিতা যারা পড়েছেন কিংবা উপন্যাস যারা পড়েছেন এবং মহিলার গুণ বর্ণনা যারা পড়েছেন, তারা দেখবেন কেশ, সুকেশিনী, সুকেশিনী মানে কি? সুহাসিনী, সুকেশিনী, সুকেশিনী মানে কি? যার চুল হচ্ছে সুন্দর, তাহলে চুলের মধ্যে কালো মতো একটা, এটা চুল আপনি দেখলে আকর্ষণ হবে না, কিন্তু সে চুল দেখলে আকর্ষণ আছে। এই জন্য মহিলারা সবটাই হচ্ছে কি? আওরা, সবটাই হচ্ছে তোমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। হ্যাঁ, কিভাবে? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা প্রকাশ পেয়ে যায় আপনা আপনি। এখানে ওলামাদের তফসিরে আপনারা জানেন বিভিন্ন মতভেদ আছে, কেউ বলছেন যে ইল্লা মা যাহারা মিনহা মানে হাত আর চেহারা খুলে রাখা যাবে, কিন্তু এখানে অধিকাংশ ওলামা যারা সত্যানুসন্ধানী বলা হয় তারা বলছেন যে না, জিনাত মানে হচ্ছে এখানে যে জিনাত, সে জিনাত হচ্ছে শরীরের জিনাত না, দেহের সৌন্দর্য না, বরং বাহ্যিক সৌন্দর্য। মহিলা যে কাপড় চোপড় পরে, যে অলংকার পরে, সেগুলো এখন কোন কাপড় পরলে সে কাপড় তো বাইরে থাকবেই, তো সেই কাপড়ে যদি কোনো সৌন্দর্য থাকে তাহলে সেগুলো বেরিয়ে গেলে সমস্যা নেই। তবে এমন কাপড় সে পরবে না, বা এমন বোরকা সে পরবে না, এমন চাদর সে পরবে না যে চাদরকে, যে বোরকাকে ঢাকতে আরেকটা বোরকা একটা চাদরের দরকার হয়। এমনও এমন চাদর আছে যে চাদরের মধ্যেই আকর্ষণ আছে, তাই না? এমনও এমন বোরকা আছে যে বোরকা দেখেই পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট হয়। তাহলে এমন বোরকা পরবে না, ওই যে আপনার কি বলে এমব্রয়ডারি করা কামদানি কি সব বলে না, বিভিন্ন রকমের নকশা করা বোরকা, আজকাল তো বহু ফ্যাশনের বোরকা, এখানে হাতে নকশা, বুকে নকশা, নিচে নকশা, নকশা মানে এমন বোরকা যে বোরকাকে ঢাকার জন্য, যে বোরকার সৌন্দর্যকে ঢাকার জন্য, সৌন্দর্য খচিত বোরকা আর একটা সাধারণ বোরকা চাই। এখানে আল্লাহ তাআলা বলছেন তারা যেন নিজেদের সৌন্দর্য বের না করে। সৌন্দর্য হচ্ছে, এক হচ্ছে দৈহিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য নিজের দেহে বহু রকমের সৌন্দর্য আছে, যেমন চুল আছে, রঙের চামড়ার রং আছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে যেন না দেখায়, বরং যেগুলো সৌন্দর্য ব্যবহার করবে, যেমন চোখের কাজল আছে, এখন তো আবার মুখের লিপস্টিক আছে, তারপরে আপনার কানের দুল আছে, হ্যাঁ, নাকের আপনার কি সব ফুল আছে, তারপরে নথ আছে, তারপরে হাতের চুড়ি আছে, বহু জায়গা বহু অলংকার আছে, সেই অলংকার যেন সেই সৌন্দর্য যেন প্রকাশ না করে। তারপরেও যদি বাইরে কাপড় দিয়ে যদি কোনো সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, আল্লাহ ধরবেন না, ইল্লা মা যাহারা মিনহা, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আর তারা যেন এই মাথার কাপড়কে তাদের বক্ষস্থলে ফেলে নেয়। মাথার কাপড়কে বক্ষস্থলে ফেলে নেয় কেন? জুয়ুব বলা হয় এই যে জায়গাটাকে, এইটা এইটা এটা হচ্ছে জুয়ুব। তো পুরুষরা, আপনারা দেখেছেন পুরুষরা এইটা সাধারণত কি করে, এটা কি করে টাইট করে, বরং গলাটা টাইট করে বাঁধে, তার উপরে একটা টাই বেঁধে নেয় এক ফোঁটে যেন দেখা না যায়। আর মেয়েরা কি করে, যত পারে নিচের দিকে খোলে, যতটা দেখানো যায় ততটাই তাদের কাছে ভালো। আল্লাহ তাআলা বললেন জাহেলী যুগের কারা সেকেলে, আমরা না তারা সেকেলে, কারা ওরাই সেকেলে, জাহেলী যুগে বুক বের করে বেড়াতো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে ঘুরিয়ে বেরো না। দেখেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ওয়ালা ইউবদিনা, কি বলে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই বক্ষস্থল যেন কি করে ঢেকে নেয়, এই জামার যে খোলা জায়গাটা আছে এটা ঢেকে নেয়। কেন? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য প্রকাশ না করে। কার কাছে সৌন্দর্য প্রকাশ করা যাবে? সারা দেহের সমস্ত সৌন্দর্য কার কাছে প্রকাশ করা যাবে? স্বামীর কাছে। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা মাহরাম। এই মাহরামের কাছে কি কি প্রকাশ করা যাবে? তাদের কাছে কিছু সৌন্দর্য প্রকাশ করা যাবে। সেই মাহরাম যদি হয়, তার কাছে চেহারা প্রকাশ করা যাবে, তার কাছে চুল প্রকাশ করা যাবে, তার কাছে পা প্রকাশ করা যাবে, তার কাছে হাত প্রকাশ করা যাবে, তাই না? তাহলে কি বক্ষস্থল প্রকাশ করা যাবে? আরে আশ্চর্য, সে একই বাড়িতে বাস করছে সেই মেয়ে, আর তারা সেক্সি ড্রেসে ওই ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, মা দেখছে, বাপ দেখছে, আর মুচকি মুচকি হেসে বাপ মায়ে বলছে আমার মেয়েটা বড় স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, মেয়ের প্রশংসা, আধুনিকা হয়ে উঠেছে, মালবিকা হয়ে উঠেছে। এই যে মানে পরিবেশ, পরিবেশটা নিয়েছে বাইরে থেকে, অবশ্যই নিশ্চয়ই টিভি থেকে নিচ্ছে, নিশ্চয়ই ইউরোপ থেকে নিচ্ছে। যেসব মেয়েরা কলেজে পড়তে যাচ্ছে, ইউরোপ থেকে পড়ে আসছে কিংবা টিভি দেখছে, তারা তো ওখান থেকে নিচ্ছে। তারা এই ধরনের ড্রেস পছন্দ করছে, পড়ছে, এবং তারা নিজের পছন্দ মতো অনেক ক্ষেত্রে মা পছন্দ করে, বাপ পছন্দ করে, এবং তারা মনে করে কি এটাই হচ্ছে আধুনিকত্ব, এটাই হচ্ছে হ্যাঁ মডার্ন যুগের মডার্ন লিবাস। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বিধান হলো যে মাহরামের কাছে যেটা প্রবেশ প্রকাশ করবে, যে সৌন্দর্য প্রকাশ করবে, তা কিন্তু সব সৌন্দর্য না, ঠিক আছে? স্বামীর কাছে সব প্রকাশ করতে পারে, আর বাপের কাছে প্রকাশ করবে, আও আবা এ বউলাতে হিন্না, শ্বশুরের কাছে প্রকাশ করতে পারে, আও আবনা এ হিন্না, ছেলের কাছে প্রকাশ করতে পারে, আও আবনা এ বউলাতে হিন্না, স্বামীর ছেলের কাছে প্রকাশ করতে পারে। কে বলবে হ্যাঁ আরশাদ, নিজের ছেলে আর স্বামীর ছেলে কি পার্থক্য আছে? এখানে আল্লাহ বলছেন যেন মহিলারা প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ না করে, তবে নিজের ছেলের কাছে মাথা খুলে রাখতে পারবে, মুখ খুলে রাখতে পারবে, সমস্যা নেই। নিজের ছেলের কাছে এবং স্বামীর ছেলের কাছে, দুটো কি এক না নাকি আলাদা কথা? কিরকম আলাদা? স্বামীর ছেলে মানে অন্য মায়ের, মানে অন্য স্ত্রীর, ওর নিজের গর্ভে না, অন্য স্ত্রীর গর্ভে স্বামীর ছেলে, সেও কিন্তু ছেলে, কিন্তু নিজের ছেলে না, তো তার কাছেও পর্দা নেই। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের কাছে, ভাইদের কাছে, আও বানি ইখওয়ানিহিন্না, কিংবা ভাই পো ভাতিজাদের কাছে, আও বানিয়া খাওয়াতিহিন্না, কিংবা বোনের ছেলেদের কাছে, আও নিসাইহিন্না, হিন্না মানে তাদের মেয়েদের কাছে। এখানে তাদের মেয়েদের কাছে বলতে মুসলিমদের মেয়েদের কাছে, তার মানেই হলো অমুসলিমদের মেয়েদের কাছেও তুমি তোমার সৌন্দর্য পছন্দ প্রকাশ করো না। এখানে মেয়েদেরকে একটা বিষয়ে সতর্ক করা হয়েছে যে মুসলিম নারী যে হবে তাদের কাছে সৌন্দর্য প্রকাশ করলে তোমার সমস্যা নেই, কিন্তু যে অমুসলিম হবে তার কাছে প্রকাশ করলে পরে তোমার নিরাপত্তা নেই। যেমন খারাপ মেয়ে হলে পরে তার কাছে প্রকাশ করলে তোমার নিরাপত্তা নেই। এমনকি যারা মাহরাম, এমন ভাই হয় যার দৃষ্টি খারাপ, যার নজর খারাপ, বোনের দিকে ভ্যাল ভ্যাল করে তাকায়, এমন ভাইয়ের কাছেও কি করতে হবে? সৌন্দর্য প্রকাশ করা যাবে না। তার কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, যে কোনো মহিলা যেন কোনো মহিলার সাথে বিনা পর্দাতে না শোয়, বিনা ঢাকা মানে একই ঢাকাতে না শোয়। কেন কেন জানেন? যে ওই মেয়ে তার স্বামীর কাছে গিয়ে বলবে অমকে এই তার দেহের তার গুণ, স্বামীর কাছে বলার কোনো সমস্যাই নেই, ও দেখছে স্বামী তার বলতে যাচ্ছে না, ও তখন নিজের সখী, নিজের সইয়ের দেহের বর্ণনা স্বামীর কাছে করবে, আর স্বামী হাঁ করে শুনবে, আর যেন সে তার স্ত্রীর বন্ধুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এবং দেখে নি তো দেখার চেষ্টা করবে যে আমার স্ত্রী বলছিল এটা এরকম আমি দেখব। এখানে কত বড় ক্ষতি করলো সই, কত বড়। অতএব আপনি যদি আপনার সইকে বা আপনার সখীকে, আপনার বন্ধুকে এরকম মনে করেন যে সে এরকম মেয়ে, কখন বুঝবেন? যখন আপনি দেখবেন যে আপনার কাছে অন্য মেয়ের কথা এসে বলছে, তখন জেনে রাখবেন যে আপনার কথাও সে অন্য মেয়ের কাছে অথবা তার স্বামীর কাছে, কিংবা যদি ঢেমন মেয়ে হয় তাহলে সে বন্ধুদের কাছে, গার্লফ্রেন্ড যাদের আছে, সেই পুরুষের কাছে, সেই বয়ফ্রেন্ডের কাছে গিয়ে সে বলবে যে অমুক মেয়ে এইরকম। অতএব এইভাবে পর্দা করবে তাদের কাছেও, মানে অমুসলিম, অমুসলিম বা খারাপ মেয়ে বা নোংরা মেয়ের কাছেও, যাতে করে তোমার সৌন্দর্য পরের কাছে গিয়ে না বলে। আওমা মালাকাতাই মুনহুন আইমানহুন, দাসীর কাছে প্রকাশ করা যাবে চেহারা এবং মুখ ইত্যাদি। আবিত্তাবিঈনা গাইরে উলিল ইরবাতি মিনার রিজাল, কিংবা এমন ছেলের কাছে প্রকাশ করা যাবে না বালক। এখন নারী সম্পর্কে, নারীর দেহাঙ্গ সম্পর্কে কোন জ্ঞান যার হয়নি। তারপরে যৌন কামনা রহিত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক, মানে যৌন, যেমন হিজড়ে, সে সব বোঝে না, তার যৌনই নেই, তার যৌন মানে এই যৌবনের চেতনাই নেই, তো সেখানে যদি পর্দা না করে তো সমস্যা নেই। এখানে আর একটা কথা বলা হয়েছে, আকর্ষণের কথা, ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। তারা রাস্তায় যখন চলবে তখন পায়ের শব্দ যেন এমন না হয় যার ফলে তার গোপন আবরণ, গোপন অলংকার প্রকাশ পেয়ে যায়। এখন মনে করেন স্ত্রী পর্দা করেছে, পর্দা করেছে, পর্দা আছে, ভেতরে পর্দা আছে, মোজা পরে সবই আছে, বোরকা পরে আছে, কিন্তু পরে আছে তোড়া নূপুর। নূপুর পরে যদি একজন বোরকা ওলি যায়, হ্যাঁ তাই না, নূপুর পরে বোরকা ওলি গেলে ঝমক ঝমক করে যখন যাবে তখন পুরুষের মনে ধমক ধমক করে হ্যাঁ ধাক্কা লাগবে না লাগবে না, হ্যাঁ তখন তার গোপন অলংকার প্রকাশ পাবে। অতএব মহিলাদের এটা আকর্ষণ, মানে শব্দ, পায়ের শব্দ দিয়ে, নূপুরের শব্দ দিয়ে এটা একটা আকর্ষণীয় অলংকার। এই অলংকার পরা মহিলাদের জন্য বাইরে জায়েজ না, ঘরের ভিতরে পড়তে পারে, ঘরের ভিতরে যদি স্বামী বলে যে হ্যাঁ পরত পড়তে পারে, তাছাড়া স্বামী ছাড়া অন্যের জন্য এটা ঠিক না, মাহরাম ছাড়া অন্যের কাছে যদি পরে তাহলে পরপুরুষের মনে আকর্ষণ সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা পা এমন ভাবে ফেলবে না, পদক্ষেপ এমন ভাবে করবে না যাতে তাদের গোপন অলংকার প্রকাশ পেয়ে যায়। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, হে নারী পুরুষ, হে মুসলমানরা সকলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে এসো, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এই একটা বিধান গেল পবিত্রতা পরিচ্ছন্নতার জন্য, আপনার চরিত্রকে পরিচ্ছন্ন রাখবে, আপনার হৃদয়কে পরিচ্ছন্ন রাখবে, হৃদয়ের পবিত্রতা বজায় রাখার জন্য পর্দার বিধান এসেছে। এসেছে অপরের বাড়ি প্রবেশ তথা সে বাড়ি মহিলাদের সাথে আচরণের নানা নিয়ম, মহান আল্লাহ সে কথা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী। হ্যাঁ এখানে আর একটা কথা শুনেন, কার ঘর এটা? নবীর ঘর। হে ইমানদাররা, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, তোমাদের অনুমতি না দেওয়া হলে তোমরা আহার প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করো না, অনুমতি দেওয়া হলে এসো। আপনি নিশ্চয়ই জানবেন যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, কাউকে দাওয়াত দেওয়া হয়, তো সেই লোক তো আজকে তো দাওয়াত আছে তো একটু আগে থেকেই যাই, অনেকে আগে থেকে চলে আসে না, আগে থেকে এসে যদি আপনি কারো বাড়িতে বসেন তো তার অসুবিধা হয় না সুবিধা হয়? অবশ্যই একান্ত আপনজন এলে তো অনুমতি দিলে আলাদা কথা, তো বলা হচ্ছে যে তোমাকে অনুমতি দিলে তুমি এসো, কিন্তু অনুমতি দেওয়া হয়নি, আগে থেকেই সে চলে এলো, বলল যে আমার ছেলের বিয়ে, ভোজ আছে আগামী সোমবার, দাওয়াত দেওয়া হলো সোমবারে ভোজ হবে, আর আপনি শনিবার থেকেই চলে এলেন তার বাড়িতে, বিয়ে তো আছে দুদিন আগে যাই। হ্যাঁ যদি বলা হয় যে বাবা দুদিন আগে এসো আলাদা কথা, কিন্তু বলা হয়নি, আপনি এখন চলে এলেন, তো আপনি আসার ফলে তার বাড়িতে অসুবিধা হবে না সুবিধা হবে? আপনারা নিশ্চয়ই জানবেন প্রত্যেকের বাড়িতে যদি এই হয়, বিশেষ করে যদি পর্দার সিস্টেমটা হয়, সে এলে পরে পর্দা নেই, মানে আপনার স্ত্রীর ভাই হলে সমস্যা নেই, ভাই বোনে থাকবে, কিন্তু যদি আপনার কেউ ভাই হয় আর আপনি যদি আসেন তার, আপনি স্ত্রীকে পর্দা করতে চান, তাহলে বুঝতেই পারছেন এক বাড়িতে থেকে আপনি কিভাবে ওই লোকটাকে মানে মেইনটেন্স করবেন, এখানে নিশ্চয়ই আপনার ক্ষতি হবে। এই জন্য একটা সুন্দর আদব এই আয়াতে দেওয়া হয়েছে যে খবরদার, অনুমতি না দিলে খাবার প্রস্তুত হচ্ছে এই অপেক্ষায় এসে বসে থেকো না, তবে তোমাদেরকে আহ্বান করা হলে তোমরা প্রবেশ করো এবং ভোজন শেষে তোমরা চলে যাও। ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফানতাশিরু, খাওয়া হয়ে গেল চলে যাও, এ নয় খাওয়া হলো এবার কপাস্টিং করো, বলতে গল্প করতে করতে করতে করতে, আরে সে হয়তো ঘুমাবে, সে হয়তো তার বাড়িতে অসুবিধা হচ্ছে, এ নয় বসে বসে বসে বসে গল্প, চা হয়ে গেল বলছে চা করো, খা ভাত খাওয়া হয়ে গেল তারপরে বলছে চা করো, তো এইভাবে আল্লাহ তাআলা কেমন ভাবে আদব শিক্ষা দিচ্ছেন মুমিনদেরকে, ফাইজা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খাওয়া হয়ে গেল তোমরা চলে যাও, ওয়ালা মুস্তানিসিন আলি হাদিসিন, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, ইন্না যালিকুম কানা ইউযিন নবী, কারণ এ নবীর জন্য কষ্টদায়ক, তেমনি সবারই জন্য কষ্টদায়ক। তারপরে আল্লাহ বলছেন ফায়াস্তাহি মিনকুম, নবী লজ্জা করেন, তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে সংকোচ বোধ করেন, ওয়াল্লাহু লা ইস্তাহিয়ি মিনাল হক, আর আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এই জন্য আমি খুলে বলে দিচ্ছি, নবীর মনের কথা আমি জানি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নবী বলতে পারেন না, লজ্জা করেন, প্রত্যেক বাড়ি ওলাই লজ্জা করবে, কেউ কি বলবে যাও খাওয়া হয়েছে তোমার চলে যাও না, কিন্তু তার কষ্ট হয়, সে কষ্টের কথাটা তারা হয়তো অনুভব করে না। আল্লাহ তাআলা সব জানেন মনের কথা, আল্লাহ তাআলা খুলে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা হক বলতে লজ্জা করেন না। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতা আনফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আর তোমরা তার পত্নীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও, পর্দার আড়াল থেকে চাও, পর্দার আড়াল থেকে মানে ডাইরেক্ট যেয়ে চেয়েও না, যা ডাইরেক্ট ঢুকে পড়ো পর্দার আড়াল থেকে। এখানে দেখেন পর্দার আড়াল থেকে চাও এই কথাটা বলার প্রয়োজন কেন হলো, যদি যারা বলছে চেহারা দেখানো জায়েজ, যারা বলছে চেহারাতে পর্দা নেই চেহারা দেখানো জায়েজ, তো চেহারা দেখানো জায়েজ হলে পরে পর্দার আড়াল থেকে চাও এই কথাটা বলার প্রয়োজন ছিল? কিসের দরকার বা পর্দার, পর্দা তো আছে, চেহারা খোলা আছে, তাহলে পর্দার আড়াল থেকে চাও মানে কি? তার পর্দার আড়াল থেকে চাওয়ার মানেই হলো যে নারী তার সমস্ত অঙ্গকে কি করবে, এমনকি চেহারাকেও ঢেকে রাখবে। এখন বলো হুজুর এটা তো নবীর বিবিদের কথা, নবীর বিবিদের কথা তো আমাদের উম্মতির মেয়েদেরও কথা তাই না? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, কে হলো তোমার স্ত্রী, তোমার কন্যা মেয়ে এবং মোমেনদের, মোমেনদের মোমেন নারীদেরকে বলো, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদের উপরে যেন তাদের চাদর দিয়ে নিজেকে কি করে ঢেকে নেয়। এখানে সবারই বিধান একই, নবীর স্ত্রী হোক আর না হোক, নবীর স্ত্রীর জন্য আলাদা বিধান আর মোমেন মহিলাদের জন্য আলাদা বিধান তা না, বরং সকলের জন্য এক। তারা কি হলো, চাইলে কিছু কোন সামানের দরকার হলে যে আমাকে এটা দাও, যদি চাওয়ার দরকার হয় কোনো মহিলার কাছে, সে মাহারাম, শর্ত হলো মাহারাম, মাহারাম না হতে সমস্যা নেই, পর্দায় নেই, মাহারাম হলে পর্দা নেই, কিন্তু গায়ের মাহারাম যদি হয় তাহলে সেই মহিলার কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। জালিকা থারুলি কুলুবিকুম ওয়া কুলুবিহিন, এই হচ্ছে আমাদের বিষয়, এটা হচ্ছে তাদের হৃদয়ের জন্য এবং তোমাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমার হৃদয়কে অধিক পবিত্র রাখতে চাও তাহলে পরে মেয়েদের কাছাকাছি হয়েও না পর্দার আড়াল থেকে। তাহলে বোঝা গেল কি, তোমাদের এবং তাদের, তোমাদের মানে পুরুষদের এবং মহিলাদের জন্য অধিকতর পবিত্র, তোমাদের কারো পক্ষে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া অথবা তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা কখনো সঙ্গত নয়। এটা আল্লাহ তাআলা বিধান, ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া যায় বুঝছনি, ওটে না আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া যাবে? তা তোমরা তার বাড়িতে খেতে এসে বসে গল্প শুরু করে দিলে আল্লাহ মনে মনে আল্লাহ নবী কষ্ট পাচ্ছেন, এটা তোমাদের জন্য সঙ্গত নয়। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, চিরদিনকার জন্য তারা আমাদের কি মা, নবীর স্ত্রীরা আমাদের মা, আর আল্লাহ তাআলা যখন এই মা ঘোষণা করেছেন তাদের মাকে বিয়ে করা যাবে না, বিয়ে করা হারাম, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আজিমা, কারণ নিশ্চয়ই আল্লাহ দৃষ্টিতে ঘোরতর অপরাধ। বিবাহ দাম্পত্যের মাধ্যমে পবিত্র থাকে নারী পুরুষের চরিত্র ও মন, তাই বিবাহ ব্যবস্থাকে সহজ করতে মানুষের কাছে এসেছে নানা নির্দেশ, তারই একটি নির্দেশ হলো ওয়াইজা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুন্না বিল বাইনাহুম বিল মারুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম, এটা আমাদের বিষয়, যালিকা যালিকুম আযকা লাকুম ওয়া আতহার ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা কোন বিষয়, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে, যদি কোনো কারণে তালাক দিতে হয়, তালাক দেওয়ার পর তারা তাদের ইদ্দতে নির্দিষ্ট সময় পূর্ণ করবে, তখন তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয় তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। কি কথা, আপনি স্ত্রীকে তালাক দিলেন, যা তোকে তালাক। ক তালাক? আপনি এক তালাকই দেন আর তিন তালাকই দেন, এক তালাকই হবে, তাই না? তালাক দিলেন, তালাক দেওয়ার পর সে আমনা কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে মায়ের ঘর চলে গেল। মুশকিল এখানেই, জ্ঞানী মেয়ে হলে যাবে না, কিন্তু রাগ, স্বামীর উপরে রাগ চলে গেল। ও আমার সঙ্গে আমাকে আগে কথা বলুক, আগে টেলিফোন করুক, ও বলছে না আমাকে আগে টেলিফোন করুক। করতে করতে যে ইদ্দত ছিল কদিন, 3 মাসিক পার হয়ে গেল। এবারে কি হবে স্ত্রী? 4 মাস 5 মাস হওয়ার পরে স্ত্রী ভাবছে, তাই তো আমার ভাই আমাকে ঘৃণা করছে, আমার ভাবি আমাকে ভাত দেওয়ার সময় থালা ঠোকাঠুকি করছে, এখন পাত্র ঠোকাঠুকি করছে, ছেলেকে রাগ করে আমার উপরে রাগ দেখিয়ে মারছে, ঝিক কি বলে ঝিকে মেরে বউকে শেখাচ্ছে, এখন তো কি করব? না যাই তার কাছেই ফিরে যাই, হ্যালো আমাকে নিয়ে চলো। এখন কি হবে নিয়ে আসা বলুন? শেষকালে ছোট হবে, ছোট হবে, শেষকালে হবে, গাধা সেই জল খাবে, ঘুলিয়ে খাবে। এখন তার উপায় নেই, সে তো বেটা ছেলে। এখন বউ বলছে কি, যে ভাই আমাকে তোমার দোলা ভাইয়ের কাছে দিয়ে এসো। না সে এরকম করলে তালাক দিল, এত বড় ছোট লোক অমানুষ, তাকে তার কাছে তোকে ফেরত দেবো, হবে না, চলবে না। বলবে না? বলবে না, ভাই বলবে, বাপ বলতে পারে। এখন বউ, স্ত্রী বলছে, কি বলে, মেয়ে বলছে যে আমাকে দিয়ে এসো, আর ভাই মানা করছে কিংবা বাপ মানা করছে। আল্লাহ তাআলা বললেন, ফালা তাআদুলুহুন্না, তোমরা যদি সে স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে বাধা দিও না। কিন্তু ফিরে যাওয়ার উপায় কি, কি করতে হবে? আবার নতুন করে বিয়ে পড়াতে হবে, দিতে হবে, তাই না? এখানে কিন্তু অন্য স্বামী গ্রহণ কথা নাই, 3 তালাক হয়নি, এটা প্রথম তালাকের কথা, তালাক রাজি বলে কে। এই সময়ে বাধা দিও না, বরং আবার তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। এত দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, এ তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। এই আইন কেন দেওয়া হলো? এ হচ্ছে তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে, যাই না কি হবে, কিন্তু যখন মেয়ে ওই আগের স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছে তখন বাধা দিও না, যদি সে চরিত্রবান হয় এবং যদি সে দিনদার হয়। আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না, যে মানুষের চরিত্র মন পবিত্র পরিচ্ছন্ন সে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে যে তাকে নোংরা ও ময়লা কাপড়ের মতো ধোপা বাড়ি গিয়ে পাথরের উপর আঘাত খেতে হবে না, এটা গ্যারান্টি। সুতরাং আপনি যদি পবিত্র হন, পরিচ্ছন্ন হন, ইনশাআল্লাহ আপনাকে কাপড় ময়লা হলেই না, ধোপা বাড়িতে গিয়ে ময়লা ছাড়ায় সাবান দেয় কি কত কষ্ট করে, তাই না? আর আপনি যদি পবিত্র হন, পরিচ্ছন্ন হন, আপনার যদি কোনো ময়লা না থাকে, আপনি নিশ্চিন্ত হন, ইনশাআল্লাহ আপনাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।